আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো তুমি আর আমি শুধু জীবনের খেলা হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনে ভুলবো তো আমি বুঝিনি সেদিন ফুলের পাশে কথা খুঁজিনি সেদিন তো আমি বুঝিনি সেদিন ফুলের পাশে কথা খুঁজিনি ভেবেছিল মধুরাতে জীবন দোলায় শুধু দুর্গ যত ব্যথা দুজনে বলব শুধু বলো তুমি কি গো জানতে যেতে যেতে সেসবে কোন মরু প্রান্তে শুধু বলো তুমি কি গো জানতে যেতে যেতে পথ সেসব কোন মরু প্রান্তে একবার শুধু গো বলো না ফুলো গীতি ফুলে কেন ভরা হলো না একবার শুধু গো বলো না ফুলো গীতি ফুলে কেন ভরা হলো না বুঝিনি তো এই রাতে কোনদিন নিজ হাতে খুলব যত ব্যথা দুজনে বলব তুই আর আমি শুধু জীবনের খেলা ঘাট হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে তুলব